কাজল নাও না হরিণী, তুমি দাও না দুটি আঁখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি, ওগো কাজল নাও না হরিণী। কাঞ্চন বরণা চম্পক মঞ্জুরি কনকাকে চম্পক বরণা, এসো উচ্ছল ঝরনা অকারণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়ো না। ওগো নিবিড় কুঞ্জ মেঘ দিগন্ত হতে এসো মেঘকাল কুন্তল গরণা, এসো অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা যে ছোড়া ঝরনা ননে তার ঝরনা। ওগো ময়ূর পেখম তুলু না, ওগো ময়ূর পেখম তুলু না, তার লজ্জা তোমাতে আঁকি, ওগো কাজল নাও না হরিণী। ওগো কুঞ্জ ফকির এসো পঞ্চম সুর দিয়ে কোকিল কণ্ঠি তাকে করো না, এসো অশান্ত সমীরণ দাউদল দাউদল ছন্দে ছন্দে তাকে ধরো না। ওগো যৌবন বন্যা লীলায় তরঙ্গে কানায় কানায় তাকে ধরো না, এসো অনন্ত জগতের যত রূপ না বলে তার রূপে সাধ করে মরো না। এসো আমার মনের মাধুরী, এসো আমার মনের মাধুরী, তার স্বপ্ন তোমাকে আঁকি, ওগো কাজল নাও না হরিণী, তুমি দাও না দুটি আঁখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি, ওগো কাজল নাও না।